আপনারা ডিস্টার্ব না করে চুপচাপ লিখে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্সের আমরা যে দর্স শুরু করেছিলাম গত কয়েকদিন আগে, সেটা হচ্ছে মেহমান নেওয়াজি বা মেজবানির কিছু আদব নিয়ে। আপনার বাড়িতে মেহমান এলে বা আপনি কারো মেহমান হলে কি করতে হয়। আমরা অবশ্য অনেকে বলছে যে বিশ্বের বড় বড় সব তাজা তাজা গরম গরম খবর থাকতে আপনি কোথায় কি দিয়ে এইসব কথা বলছেন, এই সময় গরম গরম তো, গরম গরম তো অনেক লোক রয়েছে। আমরা নরম নরম কথা বলি, গরম গরম ওলারা গরম গরম বলুক, আর আমরা নরম যেহেতু সেহেতু আমরা নরম বলি, কারণ গরম বলার অনেক লোক পাওয়া যায়, নরম কথাগুলো তুচ্ছ করে অনেকে বলে না, খুঁটিনাটি বলে না, ফলে দেখা যায় তাদের মধ্যেই ত্রুটি আছে। সুতরাং আমরা আমাদের নীতি হল যে গোড়া থেকে শুরু করো, নিজের আকিদা নিজের আমল আগে সহি করো, তারপরে ডগে গিয়ে জেহাদ করবে, তবলিগ করবে বা রাজনীতি করবে, যা করবে পরে, এখন গোড়া থেকে নিজের চরিত্র নিজের এটা ঠিক হোক। ব্যাস, মেহমান নেওয়াজির বলতে দাওয়াতের দিনে রোজা অবস্থায় থাকলেও দাওয়াতে উপস্থিত হওয়া জরুরি। আপনাকে একজন দাওয়াত দিয়েছে, আপনার রোজা আছে, আপনি দাওয়াত নিয়েছেন, তখন উপস্থিত হওয়া জরুরি। রোজা ফরজ হলে খাওয়া যাবে, যাবে না, কিন্তু নফল হলে আপনার এখতিয়ার আছে। গেলেন, গিয়ে দেখলেন বেশ ভালো ভালোই খাবার আছে, না খেলে ঠকে যাব, তো আপনি কি করতে পারেন, রোজা ভেঙে দিতে পারেন, এতে গোনাহ হবে না। রোজা ভেঙে দিতে পারেন এবং সেখানে দাওয়াত খেতে পারেন, তারপর মন ভাঙার ভয় থাকলে আপনি ভেঙে দিতে পারেন। হয়তো আপনার খাবার ইচ্ছা নেই কিন্তু না খেলে পরে মানে মেহমানের বা যার কাছে গেছেন তার মন ভাঙবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, এই জন্য আপনি রোজা ভেঙে দেন এবং খান। আর যদি সেরকম না বুঝেন, আপনি রোজা চালিয়ে যাবেন যে না, টক সিগারেট খায় আমার বাড়ি এসেছে, আমি খাই না, আমার এরকম হতে পারে, কিংবা এই লোক চরিত্রহীন, তাহলে সেই লোককে মেহমান হিসাবে পেতে আপনি নিশ্চয়ই আপনার মন কি হবে, খারাপ হবে। তবুও খোলা মনে আপনি মেজবানি করুন, তাকে বরণ করুন, তাকে এমন কথা বলে স্বাগত জানাবেন যাতে সেও খুশ হয় এবং সকল প্রকার দ্বিধা ও সংকোচ তার মন থেকে দূর হয়ে যায়। আসন ছেড়ে উঠে যাওয়া সুমহান চরিত্রের পরিচায়ক। তার মানে আসন ছেড়ে এমনি উঠে দাঁড়ানো তো ঠিক না, কিন্তু মেহমান হিসাবে যখন এসেছে, আপনি বসে আছেন, তো গেলেন দরজা থেকে, আছেন বাড়িতে, হ্যাঁ আছি, আসুন ছেড়ে যান, উঠে উঠে তাকে তার ব্যাগটা ধরে নিয়ে আসুন, কি তাকে মোশাফা করুন, তাকে নিয়ে এসে আপনি বসান, এই হচ্ছে আপনার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আছে যে তার যে চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, কার নাতিজা দখলাত আলাইহি ফাতিমা, ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি যখন তার কাছে আসতেন, কামা ইলাইহা ফা আখাযা বিয়াদিহা ওয়া কাব্বালাহা, তখন উঠে দাঁড়াতেন এবং তার হাত ধরতেন এবং তাকে চুমা দিতেন, মেয়ে তো স্নেহ ভরে তাকে চুমা দিতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, এবং নিজের আসনে তাকে বসাতেন, ওয়া কানা ইযা দখলা আলাইহা কামাত ইলাইহি ফা আখাযাত বিয়াদিহি ফা কাব্বালাতহু ওয়া আজলাসাতহু ফি মাজলিসিহা। এ হচ্ছে বাপের মোহাম্মদ, বাপের প্রতি শ্রদ্ধা, যে আব্বাজান এসেছেন তিনি উঠে যেতেন এবং তার হাত ধরতেন, মানে মোশাফা করতেন, তারপরে হাত ধরে নিজের মজলিসে নিজের জায়গাতে বসাতেন এবং আব্বাকে আব্বাজানকে চুমা দিতেন। এ হচ্ছে ভালোবাসার মোহাব্বতের যে পরিবার, সেই পরিবারের এটা আপনার রীতি। মেহমানের সাথে যদি কোন অনাহুত লোক অযাচিতভাবে এসে যায়, আপনি দাওয়াত দিয়েছেন একজনকে, একজনকে দাওয়াত দিয়েছেন, তার সাথে আর একটি লোক চলে এসেছে, তাকে আপনি দাওয়াত দেননি, এখন কি করবেন? আর যাকে দাওয়াত দিচ্ছেন সেই বা কি করবে? সে হয়তো তাকে ফেলতে পারছে না, কারণ তার বাড়িতে এসেছে আর তার দাওয়াত আছে আপনার কাছে, সেই লোকটা এখন কি করবে, আপনি বা কি করবেন, সেই বা কি করবে? তার ব্যাপারে মেজবানের কাছে অনুমতি নেওয়া জরুরি, যার সাথে আসছে সে মেহমান। সে কিন্তু মেজবানের কাছে, তার মানে যে দাওয়াত করেছে তাকে বলবে যে ভাই এরকম ব্যাপার, আমার দাওয়াত তো আপনি দিয়েছেন কিন্তু আমার সাথে আর একটা লোক কে একটা কি দুটো লোক চলে এসেছে, তাহলে কি করা যায়। এবার যদি মেজবান অনুমতি দেয় কোনো সমস্যা হলো না, আপনার হয়ে গেল, সেই ক্ষেত্রে মেজবান তো বাধ্য হবে তাই না, যে লোকটাকে দাওয়াত দিলাম ওকে যদি দাওয়াত না দিত ও খাবে না হয়তো, বাধ্য হয়ে যায়, হতে পারে তার কষ্ট হবে, খাবার কম আছে এমনও হতে পারে, ওই জন্য অনুমতি নিতে হবে। সে যদি বলে ভাই কিছু মনে করবেন না আমি শুধু আপনার জন্যই বানিয়েছি, তাহলে তো মুশকিল আছে, তখন এবারে কি বলবেন দেখবেন, কোন রকম বলে কাটাতে হবে, যাই হোক কিংবা ওই খানাই সব সবে মিলে ঠিক আছে আমার জন্যই বানিয়েছেন আমরা দুজন মিলে খেয়ে নেব, আপনি আপনি কিছু মনে করবেন না, এইভাবে একটা বোঝাপড়া করে ওকে দাওয়াতে ঢোকাতে হবে। এক্ষেত্রে ওই বিনা দাওয়াতের অযাচিত লোকটির খাতির তোয়াজ করা মেজবানের জন্য ওয়াজিব না, তার খাতির করা ওয়াজিব যাকে দাওয়াত দিয়েছে কেবল তারই, বরং সে চাইলে ওই ফাউল লোকটিকে অনুমতি নাও দিতে পারে, যদি চায় যে লোকটি অপছন্দনীয় কিংবা অযাচিত লোক, অবাঞ্ছিত লোক কিংবা এমন লোক যে আমি চাই না, যেহেতু ওকে দাওয়াত দিইনি অতএব বলতে পারে না ভাই মাফ করবেন আমি ওকে অনুমতি দিতে পারছি না, কারণ তাকে খাওয়ানো ওয়াজিব না। কাকে খাওয়ানো ওয়াজিব? যাকে দাওয়াত দিয়েছে। একবার এক আনসারী সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পাঁচজনকে দাওয়াত করলে রাস্তায় একটি লোক তার সঙ্গ ধরে, তিনি সেই আনসারি সাহাবির কাছে পৌঁছে বললেন ইন্নাকা দাউতানা খামেসা খামসা, তুমি তো আমাদের পাঁচজনকে দাওয়াত করেছিলে, ওয়াহাজা রাজুলুন কাত্তাবে আনা, এই ব্যক্তি আমাদের সাথে এসে গেছে, ফাইন শেতা আজিনতালা, যদি তুমি চাও তাকে আমাদের সঙ্গে আসার বা খাওয়ার অনুমতি দাও, ওয়াইন শেতা তারাক্তা, আর যদি না চাও তাহলে ওকে বর্জন করো, তাহলে আমরা ওকে বিদায় হতে বলি বা চলে যেতে বলি। তখন আনসারি বললেন কালা বাল আজিনতুলাহু, বরং ওকে অনুমতি দিলাম ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নেই, পাঁচজনের জায়গায় ছজন খাবে সমস্যা নেই, আর যদি কম হয়েই যায় একান্ত, সেই ক্ষেত্রে যে মেহমানদের তোয়াজে কম হবে এটা মনে করা ঠিক হবে না কারোই। মেহমানের খাতিরে কিন্তু অতিরঞ্জন করা যাবে না। অনেক সময় আছে মানে তিন শ্রেণীর মানুষ আছে, ওই যে বললাম মজাচিত মেহমান হলে ভালো ভালো জিনিস তাকে খেতে দেওয়া হয় না, ভালো করে খেতে দেওয়া হয় না, আপনারা তো নিশ্চয়ই জানেন বাড়িতে বহু রকমের মেহমান আছে, বাড়িতে যদি আপনার জামাই আসে কি বিয়াই আসে তাকে যেমন করবেন, আর যদি আপনার ভাইরা আসে তাকে কি সমান করবেন, নিশ্চয়ই না, পার্থক্য আছে, এটা আলাদা ওটা আলাদা, ওর জন্য সুন্দর দস্তারখান বিছাবেন, ওর জন্য সুন্দর গ্লাসে পানি দেবেন, ওর জন্য সেই আপনার ইটালি প্লেটে খাবার দেবেন তাই না, আর মেহমানগুলো আছে একে হয়তো আপনি দাস্তাখানও দেবেন না, আপনার পেপার বিছিয়ে দেবেন, পেপার বিছিয়ে দেবেন তাই না, পেপার বিছিয়ে দিলেন, আছে দাস্তারখান নেই, এমন এলে ওই ফাউল লোকটিকে অনুমতি নাও দিতে পারে, যদি চায় যে লোকটি অপছন্দনীয় কিংবা অযাচিত লোক, অবাঞ্ছিত লোক কিংবা এমন লোক যে আমি চাই না, যেহেতু ওকে দাওয়াত দিইনি অতএব বলতে পারে না ভাই মাফ করবেন আমি ওকে অনুমতি দিতে পারছি না, কারণ তাকে খাওয়ানো ওয়াজিব না। কাকে খাওয়ানো ওয়াজিব? যাকে দাওয়াত দিয়েছে। একবার এক আনসারি সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পাঁচজনকে দাওয়াত করলে রাস্তায় একটি লোক তার সঙ্গ ধরে, তিনি সেই আনসারি সাহাবির কাছে পৌঁছে বললেন ইন্নাকা দাউতানা খামেসা খামসা, তুমি তো আমাদের পাঁচজনকে দাওয়াত করেছিলে, ওয়াহাজা রাজুলুন কাত্তাবে আনা, এই ব্যক্তি আমাদের সাথে এসে গেছে, ফাইন শেতা আজিনতালা, যদি তুমি চাও তাকে আমাদের সঙ্গে আসার বা খাওয়ার অনুমতি দাও, ওয়াইন শেতা তারাক্তা, আর যদি না চাও তাহলে ওকে বর্জন করো, তাহলে আমরা ওকে বিদায় হতে বলি বা চলে যেতে বলি। তখন আনসারি বললেন কালা বাল আজিনতুলাহু, বরং ওকেও অনুমতি দিলাম ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নেই, পাঁচজনের জায়গায় ছজন খাবে সমস্যা নেই, আর যদি কম হয়েই যায় একান্ত, সেই ক্ষেত্রে যে মেহমানদের তোয়াজে কম হবে এটা মনে করা ঠিক হবে না কারোই। মেহমানের খাতিরে কিন্তু অতিরঞ্জন করা যাবে না। অনেক সময় আছে, মানে তিন শ্রেণীর মানুষ আছে, ওই যে বললাম অযাচিত মেহমান হলে ভালো ভালো জিনিস তাকে খেতে দেওয়া হয় না, ভালো করে খেতে দেওয়া হয় না। আপনারা তো নিশ্চয়ই জানেন বাড়িতে বহু রকমের মেহমান আছে, বাড়িতে যদি আপনার জামাই আসে কি বিয়াই আসে তাকে যেমন করবেন, আর যদি আপনার ভাইরা আসে তাকে কি সমান করবেন? নিশ্চয়ই না, পার্থক্য আছে, এটা আলাদা ওটা আলাদা। ওর জন্য সুন্দর দস্তারখান বিছাবেন, ওর জন্য সুন্দর গ্লাসে পানি দেবেন, ওর জন্য সেই আপনার ইটালি প্লেটে খাবার দেবেন, তাই না? আর মেহমানগুলো আছে, একে হয়তো আপনি দস্তারখানও দেবেন না, আপনার পেপার বিছিয়ে দেবেন, পেপার বিছিয়ে দেবেন, তাই না? আর পেপার বিছিয়ে দিলেন, আছে দস্তারখান, নেই এমন কথা না, কিন্তু সাধারণ মেহমান, পেপার বিছিয়ে খাওয়া যায় না যায়জ? পেপার বিছিয়ে খাওয়া, বিশেষ করে সেই পেপার যে পেপারে আল্লাহর নাম থাকতে পারে, আরবি বলে না, যে আরবি পেপার, আরবি হচ্ছে পবিত্র জিনিস না তা না, আরবি ভাষাটা পবিত্র না, পবিত্রটা কি? আল্লাহর নাম। অতএব আল্লাহর নাম থাকলে সেই পেপার বিছিয়ে আপনি খেতে পারেন না। তো যাই হোক, আমি বলছিলাম কি সব মেহমান সমান না, কিন্তু আপনার উচিত হল যে আপনি অবহেলা করবেন না, মানে মেহমান এসেছে সে মেহমানের প্রতি আপনি অবজ্ঞা প্রদর্শন করবেন না, আর না অতিরঞ্জন করবেন বাড়াবাড়ি। বাড়াবাড়ি বলতে যে আপনি মেহমান আপনার আসবে তার জন্য প্রথম থেকে নিয়ে এমন মানে আয়োজন করেছেন যে একদম দারুণ ব্যাপার। অবশ্য আমাদের দেশে দেখেছেন বিয়ে হলে পরে সাধারণত বিয়ের দাওয়াতগুলোতে কি হয়, প্রথমে তো বউ দেখার পালা, তারপরে পাঞ্চিনি নাকি বলে পাঞ্চিনি, সেখানে বলছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, পাঁচজন দশজন লোক আসবে বউ দেখতে আসবে, তো সেখানে তারা কি করবে, এত খরচ করবে, এত আয়োজন করবে, যদি বিয়ে ভেঙে যায়, এই জন্য তারা খরচ করে বেশি করে খাওয়ায় যাতে করে গিয়ে বদনাম আসা, জানেন তো সামান্য বদনাম হলেই তখন বিয়েটা ভেঙে যায়। আমাদের দেশে এমন হয়, হ্যাঁ চা দিয়েছে, চায়ে মিষ্টি হয়নি, হ্যাঁ খাতির তো আজ কিছু জানে না, খাত তো আজ করতে জানে না, তারপর বলবে কি লাল চা দিয়েছে গো, দুধ চা দেয়নি, এক এক রকমের বদনাম বের করে তারা খুঁত বের করে বিয়েটাকে ভেঙে দেয়। আর এ ব্যাপারে বিয়ের দাওয়াতের ব্যাপারে আপনাদেরকে আগে বলেছি যে এই বদযাত্রী মার্কা বিয়েগুলো খুবই কঠিন হয়, প্রচুর খরচ হয় ফালতু ফালতু, আর বিশেষ করে মেয়ের বাবাও মানে নাম নিতে যাওয়ার ধান্দায় বিভিন্ন খরচ খরচা করে থাকে। প্রথমে যেতেই সঙ্গে সঙ্গে আপনার কি দেবে, শরবত বা শরবতের সাথে জুস, তারপরে আপনার সঙ্গে সঙ্গে চা বিস্কুট সিঙ্গারা, তারপরেই আবার তারপরে পরেই কয়েক মিনিট পরেই আবার চলে আসবে কি ফল ফ্রুট সহ নাস্তা, তারপরে আসবে মিষ্টি সহ লুচি বন্দিয়া, তারপরে তো আছেই আপনার ভাত, পোলাও ভাত থেকে নিয়ে যে ভাত, গরুর গোস্ত, খাসির গোস্ত, একরকম গোস্ত না, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে মুরগির গোস্ত, তারপরে মাছ, তারপরে আরো কত রকমের সবজি তরকারি, তারপরে মাথাটাকে বেশ ভালো করে পাকানো হবে, তারপরে মাছ, মাছের মাথাও ভালো করে পাকানো হবে, তারপরে আবার আছে পেপসি, তারপরে আছে আবার দই, মিষ্টি তো আছেই, তো এইভাবে এত অতিরঞ্জন করে সব শেষে আছে পান, পান সাজিয়ে দিতে হবে, তাই না? তা পান না দিলে পরে বাস, পান থেকে চুন খসলেই আপনার এত করছি এত কিছু করলেন কিন্তু শেষকালে আপনার বদনাম হবে। তো এইসব বদযাত্রীদের কারবার, যারা বদযাত্রী যায় তারা এই শ্রেণীর খুঁত বের করে, এগুলো হচ্ছে অতিরঞ্জন। আপনি খানে পানে অতিরঞ্জন করবেন না, কারণ হাদিসে আছে ওয়ারে আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা প্রত্যেক নামাজে প্রত্যেক মসজিদের সময়ে কি করো, সৌন্দর্য অবলম্বন করো, আর খাও পান করো, সমস্যা নেই, খাওয়াতে পান করাতে সমস্যা নেই, কিন্তু অপচয় করো না। হাদিসে আছে ইবনে আব্বাস বলছেন যে তোমরা যা কিছু চাও খাও, খাওয়াতে সমস্যা নেই, যা কিছু চাও পড়ো, পড়াতে সমস্যা নেই, কিন্তু পড়া সমস্যা বলতে কি, যে জিনিস পড়া হারাম, যেমন হলুদ রঙের কাপড় পরবেন চলবে না, গাঁটের নিচে কাপড় পরবেন চলবে না, তো এই যেগুলো পরা যায় না, সেটা স্বর্ণের অলঙ্কার পরবেন চলবে না, মহিলারা পরবে কিন্তু আপনি পড়তে পারেন না, সুতরাং যা যেটা হালাল সেটা তুমি পরো, বেশ দামি কাপড় পরেছো পরো, কিন্তু দুটো জিনিস যেন না থাকে, এক নম্বর হচ্ছে অপচয় আর দু নম্বর হচ্ছে অহংকার। আপনার যেন তাতে অপচয় না হয় এবং অহংকার না থাকে তাহলে আপনি করতে পারেন, কিন্তু অতিরঞ্জন হলেই আপনার তাতে অহংকার আসতে পারে, অপচয় হতে পারে। স্বাভাবিকভাবে যতটা খাওয়াবার তার সাধ্য আছে, মেজবানের যতটা খাওয়াবার সাধ্য আছে তার বেশি খাওয়াবার চেষ্টা করা এবং তার জন্য নতুন নতুন দামি দামি ও নানা রকমের চর্ব চস্য লেহ পেয় জানেন কাকে বলে? চর্ব মানে যে খাবার চিবিয়ে খাওয়া হয়, মানে শক্ত শক্ত খাবার। চস্য মানে যে খাবার চুষে খাওয়া হয়। দুরকম হয়ে গেল, লেহ লেহ মানে যে খাবার চেটে খাওয়া হয়, আর পেয় মানে যে খাবার পান করে খাওয়া হয়। চার রকমের খাবার আপনি সব রেডি করেছেন, চিবিয়েও খাওয়া হবে, চেটেও খাওয়া হবে, পান করেও খাওয়া হবে, আর আপনার চুষেও খাওয়া হবে। আর আরো একরকম খাবার, আর একরকম পদ্ধতি আছে, টক মিষ্টি ঝাল লবণ জাতীয়। টক মিষ্টি ঝাল করকম হলো তিন রকম, টক মিষ্টি ঝাল তো আলাদা করে থাকবেই, আবার কোন কোন সময় দেখবেন টক মিষ্টি ঝাল করে আলাদা করেই করা হয়েছে। যেমন মাছ রান্না, মাছটা খুব স্বাদ লাগে তা বললে হবে না, টক মিষ্টি ঝাল দিয়ে যদি মাছ করা হয়, মাছ রান্না করা হয় তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এমন করে নানা খাদ্য প্রস্তুত অথবা ক্রয় করা মেজবানিতে অতিরঞ্জন করার অন্তর্ভুক্ত। আর আপনি অতিরঞ্জন আপনারা দেখেছেন সৌদি আরবে, আপনারা দেখেছেন গোটা গোটা ছাগলকে ভুনে প্লেটে রাখা হয়, খায় কতগুলো খাওয়া হয়, অর্ধেক খাওয়া হয়, অর্ধেকও খাওয়া হয় না, যা হয় হয়, বাকিটা কি হয় ওই বালাদিয়ার ডিব্বাতে, পৌরসভার ডিব্বাতে ফেলা হয়। এই তো অপচয়, একেই বলা হয় অপচয়। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতাকাল্লাফান্না আহাদুন লিযাইফিহি মা লা ইয়াকদিরু আলাইহি, তোমাদের কেউ যেন মেহমানের জন্য অবশ্যই সাধ্যাতিক কষ্ট বরণ না করে, যেটা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে, মানে দেখাবো আর কি, ফোটানি যা যতটা নেই ততটা তার থেকে বেশি দেখাবো। এই যে একটা মানে অভ্যাস, অভ্যাস ভালো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না ইনদা উমর, আমরা উমরের কাছে ছিলাম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, তিনি বলেছেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমরা মানে সাধ্যাতির কষ্ট বরণ করতে নিষিদ্ধ হয়েছি। তার মানে যেটা আমরা যে স্বাভাবিকভাবে আমরা খাবার দিতে পারব সেটুকুই দেব, বাড়াবাড়ি যেন আমরা না করি। আমার ক্ষমতা আছে আমি আপনাকে গরুর গোশ দিয়ে ভাত দেব, কিন্তু আমি বললাম যে না মুরগি দিতে হবে, সে কোথা থেকে, পোলট্রি থেকে। অবশ্য আজকাল মুরগির গোশ্চ বোধ হয় সস্তা, তাই না? আগে আজকাল আর মুরগির গোশ্চে মান নেই, এখন গরুর গোশ্চে বেশি দাম হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করবে যেটা আনকমন হয়, তার মানে কি, যেটা সাধারণভাবে সব মেহমানই খায় সেটা না, আমার স্পেশাল মেহমান আসছে, স্পেশাল মেহমানের জন্য তার আলাদা ব্যবস্থা করতে হবে। আর আপনি ভাবতে অবাক লাগবে, আপনি আমি এক বাসায়, এখানে এক সৌদির বাসায় দাওয়াত খেলাম বা ইফতারি করতে যেতাম বা ইফতারি করতাম, সেই ইফতারিতে আমি একবার গণনা করলাম কটা খাবার, কতগুলো খাবার হয় এদের ইফতারিতে, আমি একবার গুনেছি 14 রকম, তার থেকেও বেশি হতে পারে, কিন্তু আমি যেখানে খেতে গেছি সেখানে অন্য কোনো মেহমান নেই, আমি আছি আর একজন হিন্দি আছে, তো সেখানে 14 রকম খাবার তৈরি করেছে ইফতারিতে। 14 রকম যদি 14টা খানা খেতে যান, 14 মিনিট যদি লাগে, আর নামাজ পাবেন মাগরিবে, অবশ্য এখানে মাগরিবের নামাজ দেরিতে হয়, এখানে 15-20 মিনিট 25 মিনিট দেরিতে মাগরিবের নামাজটা পড়ে, এই জন্য ওরা খাবারের বেশি আইটেম করে এবং খায়ও, তবে বেশিরভাগ খায় না, যা খায় তা খায়, বাকি বালাদিয়ার ডিব্বাতে যায়। মেহমানকে সওয়াবের নিয়তে খাওয়ালে সওয়াব আছে। আপনার মেহমান এলো, আপনি জানেন যে লোকটা হয়তো আপনার কাছে মানে সম্মানীয় নয় বা যাচিত নয়, আপনি তাকে চান না, তবুও যদি আপনি নিয়ত করেন যে যাক একজন মুসলিমকে খানা খাওয়ালে কি হবে, সওয়াব হবে, তো সেই সওয়াবের নিয়তে যদি আপনি খাওয়ান তাহলে সওয়াব হবে, তাহলে আপনার মেহনত বরবাদ যাবে না। অনেক সময়ে যদি স্বামীর পক্ষের মেহমান আসে তো স্ত্রী গুরুত্ব দেয় না, আর অনেক সময় স্ত্রী পক্ষের যদি মেহমান আসে তো স্বামী গুরুত্ব দেয় না, এরকম হয় না? হয় না, অনেক সময় এরকম হয়। স্ত্রী পক্ষের কে এসছে, না শালা, না শালার ছেলে, না তার কে কে এসেছে, এবার স্ত্রী বলো গো মেহমান এসছে কিছু নিয়ে এসো, গুরুত্ব দেয় না। কেন? স্ত্রী পক্ষে। আর যখন কোন বাপের পক্ষে আসবে তখন বাপ যতটা মানে ছেলে যতটা গুরুত্ব দেবে, দেখবেন অনেক স্ত্রী, সবাই সমান না, সব ছেলে সব মেয়ে সমান না, কোন কোন মেয়ে আছে শ্বশুর বাড়ির লোককে পছন্দ করে না, তখন সে রাঁধতে চায় না, কষ্ট লাগে রাঁধতে, এত বিভিন্ন আইটেম করতে কষ্ট লাগে, তো সেই ক্ষেত্রে তারা যদি সবের আশা রাখে তাহলে সব পাবে। আর যদি মনে মনে গালি দেয় তাহলে সব পাবে? এখানেও যাবে, এখানেও মেহনত হলো আর মেহনতটা বরবাদ গেল, সেখানেও আপনি পেলেন না। মোট কথা, সুনাম নেওয়ার উদ্দেশ্য থাকলে সব বাতিল হয়ে যাবে। এবার আপনি ভালো করলেন, ভালো খুব ভালো ভালো টেস্ট, আপনি মেহমানকে খাতির করার জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করলেন, কিন্তু উদ্দেশ্য কি আপনার? নাম হবে, সুনাম হবে, যে হ্যাঁ বাবু অমুক লোকটা খাওয়ালো। এই নামটা শুনতে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সব হবে? না, সব বাতিল হয়ে যাবে। নাম ছুটাবার উদ্দেশ্যে খরচে ঘাম ছুটানোর মাঝে কোনো লাভ নেই, এই ঘাম ছুটানোতে কোনো লাভ নেই, সব হবে না, উপরন্তু কোনো কিছুতে একটু ত্রুটি ঘটলে আপনার বদনাম থেকে রেহাই পাওয়া যাবে না, আর নাম ছুটলেও তার দামই বা কি আছে? নাম ছুটলেও আপনার দুনিয়াতে আপনি পেয়ে গেলেন, আখেরাতে পাবেন না। দাওয়াতে কম্পিটিশন করা অবৈধ না। কম্পিটিশন হয় দাওয়াতে? হয়। কিভাবে হয়? মনে করুন হুজুরকে দাওয়াত করেছে একবার করলো বাদশাহ, এবারে বাদশারই পাশের রুম কিংবা তারই রুমের আর একটা লোক করবে, মনে করুন মাসুদ, মাসুদ এসেছে, মাসুদ মনে করুন দাওয়াত করলো, এক রুমে থাকেন না কেলাতে থাকেন, যাই হোক যদি এক রুমে থাকেন, তাহলে মাসুদ দেখলো বাদশাহ হুজুরকে মুরগি খাইয়েছে, তখন মাসুদ করলো কি, কম্পিটিশন করে মুরগি প্লাস প্লাস, এই যে প্লাস জুড়ে দিল, কেন আমি ওর থেকে বেশি নাম নেব, এই হচ্ছে কম্পিটিশন। কেউ দাওয়াত করেছে, সেই দাওয়াতে আপনার গরুর গোস্ত এবং মুরগির গোস্ত খাইয়েছে, এবার আমি দাওয়াত করলাম, দেখালাম হ্যাঁ এসো দেখাই, আমি গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত প্লাস মাছ, আমি যতটা পারি আর কি, যে যতটা পারে কি করে, বাড়াবাড়ি করে। আগেই আমরা যখন মাঝ মাঠে প্রথম প্রথম আসি তখন ছিল দাওয়াতের সিস্টেম, ছিল খাওয়া দাওয়া, ছিল পেপসিটা, হয়তো কেউ খাওয়াতো কেউ খাওয়াতো না, পেপসি শুরু হলো, বেশ পেপসির পরে দেখা গেল যে আরেকজন বাড়াবাড়ি করছে, মিষ্টি তৈরি হল, দেখা যাচ্ছে কেউ দই করছে কেউ মিষ্টি বানাচ্ছে, এবার যারা মিষ্টি বানাতে পারে তারা তো ঠিক আছে, কিন্তু যারা বানাতে পারে না তারা কি করবে, তার জন্য আবার কিনে আনতে হবে, ঠিক আছে, তারপরে আবার দেখছি মিষ্টির পরে আবার এসে গেল ফল ফ্রুট, একই মানে খাবারের টাইম একটাই, সে একই টাইমে মানে কম্পিটিশন, ও এই খাইয়েছে আমাকে এই খাওয়াতে হবে, এই জন্য এই কম্পিটিশন চলে। এরকম কম্পিটিশন করা বৈধ নয়, কারণ এর মধ্যে এখলাস থাকে না। এখলাস মানে যে আপনি আল্লাহর ওয়াস্তে খাওয়াচ্ছেন তা না, শুধুমাত্র নাম নেওয়ার উদ্দেশ্য থাকে। অমুক ভাতের সাথে গোমাংস মাছ খাইয়েছে, আমি খাসির মাংস মাছ খাওয়াবো, তাহলে কম্পিটিশন হয়ে গেল দামি খাবার। পরবর্তীতে অমুক আবার তা দেখে খাসির মাংস মাছের সাথে মুরগির মাংস যোগ করে দিল, আর এইভাবে প্রতিযোগিতার ময়দানে অনেকে চায় যে খাওয়ানোর ব্যাপারে সেই প্রথম স্থান অধিকার করবে, যেন প্রতিযোগিতা চলছে। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিযোগীদের খানা খেতে নিষেধ করা হয়েছে, প্রতিযোগীদের খানা খেতে নিষেধ করা হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পরস্পর গর্ব প্রকাশ করার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার খানাতে খেতে যেও না। আল মুতাবারিয়ানি লা ইউজাবান ওয়া লা ইউকালু তাআমুহুমা, যারা আপোষে প্রতিদ্বন্দ্বিতা করছে যে আমি খাওয়াবো বেশি বলছে আমি খাওয়াবো বেশি, তাদের দাওয়াত কবুল করো না আর তাদের খাবার খেও না। ইসলাম আমাদেরকে পানাহারে অপচয় করতে নিষেধ করেছে, কথা আপনারা বহু বার শুনেছেন, বহু জায়গায় শুনেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো এবং অপচয় করো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীরা হলো কার ভাই? শয়তানের ভাই। শয়তান ভালো লোক না খারাপ লোক? এবার তার ভাই যে হবে অবশ্য জরুরি নয় যে ভাই ভাই, কোন ভাই নামাজি থাকে তার ভাই বেনামাজি হয়, হতেও পারে হাবিল আর কাবিল দুই ভাই কিন্তু দুইজন দুরকম, তো এটা কোনো জরুরি না। কিন্তু সাধারণত ভাই ভাইয়ের মিল থাকে, একই বাড়িতে পাঁচটা ভাই থাকলেও কিছু না হলেও, পাঁচটা আঙ্গুল সমান হয় না কিন্তু কিছু না হলেও আপনার থাকে, বাপকা বেটা সেভাইকা ঘোড়া কিছু না হতো, থোড়া থোড়া তো থোড়া থোড়া হয়তো বাপের একটা থাকতো, ভাই ভাই একটা মিল থাকে। এই জন্য যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে, কোন ভালো লোকের ভাই বলা হয়নি। তার মানে হল যে অপচয় করাটা হচ্ছে ঘৃণ্য জিনিস এবং খারাপ জিনিস। এই জন্য প্রত্যেককেই সতর্ক হওয়া দরকার, বিয়েতে হোক শাদিতে হোক যেখানেই হোক, খবরদার নাম নেওয়ার জন্য অপচয় করবেন না, আপনার বদনাম হবে, মেয়ের বিয়ে ভেঙে যাবে। বিশেষ করে মেয়ের বাবারাই তো সমস্যায় থাকে যে সামান্য ত্রুটির জন্য হয়তো মেয়ের বিয়েটা ভেঙে যেতে পারে, এই জন্য খুব কষ্ট করে যাতে করে বদনাম না হয়। আরে ভাই দেখেছি জানি কোন কোন বাড়িতে মানে বরপক্ষকে খাওয়ানো হয়, তো নিজের বাড়িতে যেটা খাওয়াবে সেই খাবার অন্য বাড়ি থেকে তৈরি হয়ে আসছে, কিংবা যে প্লেট বা পাত্র দিয়ে তাদেরকে খাওয়াবে সে প্লেট বা পাত্র নিজের বাড়ির না। তারপরে যে অলংকার কাপড় দিয়ে বউ দেখাবে সে অলংকার কাপড় বাড়ির নয়, সব ধার করা। তো এই যে এগুলো বাড়াবাড়ি, বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আমাদের থাকে না, আমাদের নেই। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে মর্ম অনুযায়ী ইবনে আব্বাস বলেন, যা ইচ্ছা খাও পরো, এই যে বললাম, আর যা ইচ্ছা খাও পরো, কিন্তু দুটো জিনিস যেন না থাকে, কি বলেছিলাম, অপচয় আর অহংকার। কারো দাওয়াত পেলে খাওয়ার খুব আগে ভাগে যাওয়া এবং খাওয়ার শেষে গল্প করতে থাকা বৈধ নয়। আপনাকে দাওয়াত দেওয়া হলো, বাড়িতে এলেন, তো বাড়িতে এলেন কখন, আপনাকে খানা দেওয়া হবে মোটামুটি রাত্রের খাবার, কখন খাওয়া দেওয়া হবে, মোটামুটি সাড়ে দশটা এগারোটা তো বটেই। আপনি এখন এসার নামাজ পড়ি চলে এলেন বাড়িতে, আর কেউ আসেনি, আপনি আগে আগে চলে এলেন, দাওয়াত যখন দিয়েছে হুজুর তো যাই, আগে আগেই যাই। এখন হুজুরের হুজুরের বাড়িতে সমস্যা আছে কিনা সেটা আপনি খেয়াল করলেন, একজন বাইরের লোক যদি বাড়িতে এসে বসে থাকে সমস্যা হয় না, হয় না, অনেক সমস্যা হয়। একান্ত আপনজন হলে যে হ্যাঁ আমার স্ত্রীর ভাই যদি কেউ হয়, কিংবা আমার স্ত্রীর আপন মামা কি আপন চাচা, সমস্যা নেই, পর্দা নেই। কিন্তু যার সঙ্গে পর্দা অজেব আছে সেই বাড়িতে পর্দা সরিয়ে সরিয়ে আগে থেকে এসে বসে থাকবেন, আর বিশেষ করে জামাত একটা যদি হয় তাহলে নিশ্চয়ই কষ্ট হবে। এই জন্য শরীয়তের আদবে আছে যে দাওয়াত দিলে কেবল খাবারের সময়ে যাবে। তবে হ্যাঁ, বাড়ির লোক যদি স্পেশাল ভাবে বলে যে আমরা কিছু দাসের কথা বা ইসলামের কথা আলোচনা করব, বা আমরা কিছু কাজ আছে আপনি আগে আসবেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি দাওয়াত পেয়ে আগে ভাগে গিয়ে আপনি বাড়ির লোককে কষ্ট দেবেন না, তেমনি খাওয়া শেষ হয়ে গেল বেরিয়ে যান। বাড়ির লোক যদি বলে না বসুন, একটু বসুন গল্প স্বল্প করি, আলাদা কথা। কিন্তু কিছু বলছে না, কিছু বলছে না মানে কি, বাবা কোন রকম বিদায় হতে পারলেই বাঁচি, তো সেই ক্ষেত্রে আপনি বসে গল্প শুরু করবেন না, খেয়েছেন খাওয়া হয়ে গেছে উঠে যান, মেজবানের অসুবিধা হতে পারে। এই সুন্দর আদব বর্ণনা আছে কোথায়, কোরআনে আছে, এটা হাদিসের কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইনতুম ফানতাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছু লোককে দাওয়াত দেওয়া হয়েছিল, তো সে লোকেরা কেউ কেউ আগে চলে এসছে আর কেউ কেউ খাওয়ার পরেও আল্লাহ নবী মহব্বতের সাথে হয়তো আল্লাহ নবীর সাথে বসে দুটো গল্প করি, এমনও হতে পারে। কিন্তু কোরআন বলছে, হে ইমানদাররা, তোমাদেরকে অনুমতি না দেওয়া হলে তোমরা আহার্য প্রস্তুতি মানে খাবার প্রস্তুত তৈরি হওয়ার জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করো না। এখন খাবার তৈরি হয়নি আর চলে এলে আগে থেকে, এইরকম যেন না করো, তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো। যখন দাওয়াত হ্যাঁ চলে আসুন, এবার হয়ে গেছে বসুন, তাহলে আলাদা কথা। আর খাওয়া শেষে তোমরা চলে যেও, তোমরা খাওয়ার আগে ও পরে কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, তার কারণ এই অপ্রয়োজনীয় প্রতীক্ষা নবীর জন্য কষ্টদায়ক। এটা কষ্টদায়ক হয় বাড়ির লোকের জন্য, যে সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতেও সংকোচ ও লজ্জাবোধ করবেন। কি করে বলি যে তোমরা চলে যাও, আচ্ছা ঠিক আছে চলে যাও। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে বলা হচ্ছে এই আকারে ইঙ্গিতে বলা হচ্ছে, হ্যাঁ কালকে সকালে আমার ছেলেটার পরীক্ষা আছে, তবুও আপনি গল্প করেই যাচ্ছেন। আমি কি বলতে চাচ্ছি যে সকালে ছেলেটা পরীক্ষা আছে, তাই আমি বলতে চাচ্ছি যে ছেলেটা পড়াশোনা আছে বা আমাকে ঘুমাতে হবে, সকালে উঠতে হবে। আজকাল ফজরের সময় ওঠা যায় না বুঝলেন, খুব ঘুম লাগে। তার মানে কি, উনি বুঝতেই পাচ্ছেন না। অনেকে হয় গন্ডারের চামড়া, তারা তাদের গায়ে লাগে না, বুঝতে পারে না যে হ্যাঁ কি বলতে চাচ্ছে ব্যাপারটা, তারা কিন্তু সেটা অনুভব করতে পারে না। এমন অনুভূতিহীন মানুষ আছে না? নাই, অনেক ভোতা ব্রেনের মানুষ আছে, তারা গ্রহণ করতে পারে না, বুঝতে পারে না ব্যাপারটা। এতে যে কষ্ট হচ্ছে বাড়ির লোকের, সেটা মনেই মোটেই খেয়াল করতে পারে না। তাই আল্লাহ তাআলা আদব শিক্ষা দিচ্ছেন যে বাড়িওয়ালা তোমাকে হয়তো বলতে সংকোচ বোধ করবে যে উঠে যাও কি চলে যাও, ডাইরেক্ট বলতে পারবে না। এই জন্য তোমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নবী সংকোচ লজ্জাবোধ করেন, কিন্তু আল্লাহ হক বলতে লজ্জা করেন না। আল্লাহ তাআলা হক কথা খুলে বলে দেন, এই জন্য নবী বলতে সংকোচ বোধ করছেন, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা এরকম করবে না। আর এই শিক্ষা সবারই জন্য হয়ে গেল, সমস্ত উম্মতের জন্য শিক্ষা হয়ে গেল যে দাওয়াত দিলে আগে আগে গিয়ে ঢোকা যাবে না, আর খাওয়া হয়ে গেলে সেখানে বসে থাকা যাবে না। অবশ্য বাড়ির লোক বললাম যদি চাই আলাদা কথা। মুসলিম ভাই দাওয়াত খাওয়ালে বা কোন খাবার পেশ করলে তাকে প্রশ্ন করা বৈধ নয় যে খাবারটা হালাল না হারাম। গো তুমি আমাকে দাওয়াত খাওয়াচ্ছ, এটা হালাল তো? এরকম বলা হবে নাকি? তার তোমার কামাইটা হালাল আছে নাকি? আপনি যখন দাওয়াত গ্রহণ করেছেন তখন আপনার জানা দরকার ছিল যে আমি কি খাবার খাওয়াবো। এখন খাওয়া রেডি করা হলো, তখন আপনি জিজ্ঞেস করছেন হাগো মুরগিটা জবাই করা হয়েছে না কাটা হয়েছে? এইরকম যদি জিজ্ঞাসা করেন এটা কত বড় অপমান, অপমান না অপমান? সুতরাং আপনি জিজ্ঞেস করবেন না যে খাবারটা হালাল না হারাম, যেহেতু তাতে মুসলিম ভাইয়ের প্রতি কুধারণা হয় এবং তাতে তার বেজ্জতি হয়। তাছাড়া তা হলো এক প্রকার অতিরঞ্জন ও বাড়াবাড়ি, মানে আপনি এমন হালাল খোর যে আপনি জিজ্ঞাসা করে করে হালাল খাচ্ছেন, এটা এক প্রকাশ করার কোন প্রয়োজন নেই। আপনার সন্দেহ হলে আপনি দাওয়াত নিতেন না, দাওয়াত যখন নিয়েছেন খেতে এসেছেন তখন কি করেন আপনি, খেয়ে জিজ্ঞেস করা দরকার নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মুসলিম ভাইয়ের নিকট প্রবেশ করে এবং সে তাকে নিজ খাবার খাওয়ায় তখন সে যেন তা খেয়ে নেয় এবং সে বিষয়ে কোন প্রশ্ন না করে। ইজা দাখাল আহাদুকুম আলা আখিহি ফাআতআমাহু মিন তাআমিহি ফালিয়াকুল ওয়ালা ইয়াসআল আনহু, যখন যাবে গে বসলে ঠিক আছে খাবার পেশ করছে তখন খবরদার জিজ্ঞেস করো না এটা হালাল না হারাম। ওয়াইন সাকাহু মিন শারাবিহি ফালিয়াশরাব ওয়ালা ইয়াসআল আনহু, কোন কিছু পানীয় পান করালে জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে এটা হালাল না হারাম। দাওয়াতের মজলিসে বয়োজ্যেষ্ঠ লোকদের অন্যান্যদের আগে খাতির হওয়া দরকার। কিভাবে? যেহেতু ইসলামে ছোটদের তুলনায় বড়দের পৃথক মর্যাদা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি তোমাদের আমাদের ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা আমাদের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয়। বৃদ্ধ মুসলিম কোরআনে অতিরঞ্জনকারী অবহেলাকারী নয় এমন হাফেজ এবং ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান প্রদর্শন করলে এক প্রকার আল্লাহকে সম্মান প্রদর্শন করা হয়। আল্লাহু আকবার! বৃদ্ধ মুসলিম আর হাফেজ কোরআন, মানে কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে, আর এমন বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ, জালেম বাদশাহ হলে তাকে কে সম্মান করে? ভয়ে ভয়ে সামনে সম্মান করে পেছনে গিয়ে, বুঝতেই পাচ্ছেন সেটা আলাদা কথা। কিন্তু একজন ন্যায়পরায়ণ বাদশাহ আপনি তার সম্মান করবেন। সম্মান করলে আসলে কাকে সম্মান করা হয়? আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। একবার তিনি স্বপ্নে নিজ দাঁতন দুটি লোকের মধ্যে ছোটকে দিলে জিবরিল বললেন কাব্বির কাব্বির, তার মানে বড়কে দিন, বড়কে দাও। তারপর কোন এক হাদিস থেকে বোঝা যায় যে খাদ্য পানীয় পরিবেশন করার সময় ডান দিক থেকে শুরু করা উত্তম। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকট কিছু পানীয় আনা হলে তিনি কিছু পান করলেন, অতঃপর সাহাবাগণকে দেওয়ার ইচ্ছা করলেন। তার ডানে ছিল একটি কিশোর এবং বামে ছিল বৃদ্ধরা। তিনি কিশোরটিকে বললেন, তুমি কি অনুমতি দাও যে এই পানীয় আমি ওদেরকে দিই? কিশোরটি বলল, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আপনার নিকট থেকে পাওয়ার ভাগ আমি অন্য কাউকে দিতে। আল্লাহু আকবার! দেখছেন, ছোট বাচ্চা, তারও এক জ্ঞান আছে যে আল্লাহর নবীর দেওয়া জিনিস আমি অন্যকে দেবো না। আমি যখন ডান দিকে আছি আমি বেশি হকদার, আমি অন্য কাউকে আগে দিতে চাই না। সুতরাং তিনি তার হাতেই ধরিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যে বৃদ্ধদেরকে সম্মান করতে হবে, কিন্তু তার থেকে ডান দিকটা খেয়াল করতে হবে। আর ডান দিকে যদি ছোট থাকে তার কাছে অনুমতি দিতে হবে যে মুরব্বী মানুষকে আগে দিচ্ছি, তারপর তোমাকে দিচ্ছি। সে যদি বলে না আমি আমি আগে চাই, তাহলে কোনো ব্যাপারই নেই। অবশ্যই এখন কেউ বলবে না আমি আগে চাই, কারণ এখন তো আর কেউ নবীর মতো নয়। এই জন্য বাচ্চাদেরকে অনুমতি দেওয়া দরকার। তো বুড়ো মানুষ, যে বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই মানুষকে দিয়ে শুরু করতে হয়। যেমন চা ঢাললেন, চায়ের কাপটা কাকে দেবেন আগে? দান্দার থেকে দেবেন না মুরব্বীকে দেবেন? আগে মুরব্বীকে দেন, তারপরে দান্দার থেকে দেন। এটাই হচ্ছে আপনার নীতি এবং নিয়ম। বাকি ইনশাআল্লাহ পরে আবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যা শুনি তা যেন পালন করি, মানি। আল্লাহ আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।